করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, কি করে বলবো তোমায় কেন এ মন হাত বাড়ায় আবারও হারিয়ে এসে যায় থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে হায়, কি করে বলবো তোমায় আসলে গেছি চলে দূরের খুব তবু আমার ফিরে আসার সত্যি নেই তুমি আমার জিতের বাজি তুমি আমার হার, কি করে বলব তোমার আসলে সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। যদি বলি চোরা গলি মনের যাই কোথায়, আসবে কি রাখবে কি তোমায়।